السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. جيبه جات পাপ সম্পর্কে ধারাবাহিক আলোচনা আমরা করে যাচ্ছি। আজকেও কিছু এমন পাপের কথা বলবো যে পাপগুলো জীব দ্বারা হয়। মানুষের এই জীব ছোট্ট মতো অঙ্গ, এই ছোট অঙ্গ দিয়ে কত বড় বড় পাপ হয় আমরা শুনে আসছিলাম। অবশ্য এ নিয়ে একটা বই আছে আমার, আপনারা পড়েছেন, সেইখান থেকেই আমরা আলোচনা শুরু করেছি। সেটা হচ্ছে জীবে জাত সর্বজীবের আপদ। জীবের আপদ, আজকের আপদ হল মৃত্যু প্রার্থনা করা, আল্লাহর কাছে মরণ চাওয়া। আল্লাহ তুমি আমাকে মেরে দাও, আমি বাঁচতে চাই না, তুমি আমাকে মরণ দাও, তুমি আমার মৃত্যু দাও, এই বলে মৃত্যু চাওয়া জায়েজ কি না? জায়েজ না। এটা একটা জীবের বাড়তি অতিরিক্ত বড় পাপ না হলেও ছোট পাপ। মরণ চাওয়া যাবে না আল্লাহর কাছে। আপনি যতই নিরাশ হন, যতই আপনি যন্ত্রণায় কাতর হন, জীবনের একান্ত কাম্য বস্তু যদি অর্জন না হয় তাহলে মানুষ মরণ চায়। শেষ সম্বল হারিয়ে ফেললে মানুষ মরণ চায় এবং অনেক আত্মহত্যাও করে। কিন্তু যারা ঈমান রাখে যে আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করলে আল্লাহ তাআলা শাস্তি দেবেন, সেটা কাবিরা গুনাহ, তখন সে আত্মহত্যা না করতে পেরে আল্লাহর কাছে মরণ চায় যে আল্লাহ তুমি আমাকে মরণ দাও। এটা উচিত না। উচিত হল প্রত্যেক মোমেন আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে, যতই কষ্ট আসুক ধৈর্য ধারণ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু, ধৈর্য ধরো এবং ধৈর্য ধারণে প্রতিদ্বন্দ্বিতা করো। ওয়া তাওয়াসাও বিল হক ওয়া তাওয়াসাও বিস সবর, সবর চাই, সবরের সাথে এক অপরকে ওসিয়ত করতে হবে, সবর ধৈর্যশীলতার ওসিয়ত করতে হবে, ধৈর্য ধরতে হবে। অধৈর্য হয়ে যারা একান্তই অধৈর্য হয়ে পড়ে তাদের জন্যই তারাই মৃত্যু কামনা করে অথবা তারাই আত্মহত্যা করে, কিন্তু দুটোই হচ্ছে ভুল জিনিস। একান্ত প্রিয় পাত্র ও আপনজন পর হয়ে গেলে, শত্রুতা করলে, অপমান করলে, ধোকা দিলে, শারীরিক অসুস্থতা ব্যথা বেদনা অসহনীয় হলে, মানসিক চাপ এত বাড়ে যে মনের ধিক্কার ও ঘৃণায় এ জগতের মুখ দেখতে আর ইচ্ছা করে না, সামনে কেউ আসুক এ জগতই দেখব না, আমি চাই মৃত্যু, তখনই আত্মহত্যার পথে পা বাড়ায় ধৈর্যহীন মানুষ, ভাবে ওতেই আছে পরম শান্তি, কিন্তু বাস্তব তার বিপরীত। সুতরাং চরম ধৈর্যের সাথে সমস্ত যন্ত্রণার মোকাবিলা করা হল মুমিনের কাজ। আত্মহত্যা মহাপাপ, আর তার শাস্তি আপনারা জানেন, যে ব্যক্তি যে জিনিস দিয়ে আত্মহত্যা করবে সেই জিনিস দিয়ে জাহান্নামে শাস্তি ভোগ করতেই থাকবে, সারা জীবন শাস্তি ভোগ করতে থাকবে সেই জিনিস দিয়ে, যে জিনিস দিয়ে। কেউ যদি গলায় দড়ি দিয়ে মারা যায় তো জাহান্নামে গলায় দড়ি দিতেই থাকবে, কেউ যদি ছুরিকাঘাত করে মারা যায় তো জাহান্নামে নিজেকে ছুরিকাঘাত করতেই থাকবে, বিষ খেয়ে মারা গেলে জাহান্নামে সে বিষ খেতেই থাকবে, আর বিষ খেয়ে মরার সময় যে কষ্টটা সেই কষ্টটা সে অনুভব করবে, এটা হচ্ছে শাস্তি। যেমন তুমি করেছ তোমার নিজের জীবন তুমি নষ্ট করেছ, তুমি বলতে পারো না যে আমার জীবন অতএব আমি ইচ্ছা মতো, না তোমার জীবন না, এ জীবন হচ্ছে আল্লাহর আমানত, আল্লাহ তোমাকে জীবন দিয়েছে, পৃথিবীতে পাঠিয়েছে, যে অবস্থায় পাঠিয়েছে সেই অবস্থা তোমাকে ধৈর্য ধরে সহ্য করে নিতে হবে, এটা হচ্ছে তোমার ভাগ্য, এই জীবন তোমার ভাগ, যে ভাগ পেয়েছ এই ভাগ পেয়ে সন্তুষ্ট থাকতে হবে, এবং যতক্ষণ না প্রকৃতিগতভাবে মরণ হয়েছে ততক্ষণ অপেক্ষা করতে হবে, মরণ আসার আগে মরণ চাওয়া চলবে না, বা মরণ আসার আগে মরণকে আগে বরণ করা চলবে না। আত্মহত্যা মহাপাপের কাজ, বরং আল্লাহর নিকট মৃত্যু চেয়েও প্রার্থনা করা এটাও ঠিক না, যেহেতু আল্লাহ তাআলা বলেন ওয়াদাউল ইনসানু বিশশাররি দুআহু বিল খাইরি ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ যেভাবে কল্যাণ প্রার্থনা করে সেভাবে অকল্যাণ প্রার্থনা করে। মানুষ হচ্ছে পর বড় শীঘ্রতা প্রিয়, মানুষের ধৈর্য নেই, সবকিছু তাড়াহুড়ো চায়, সোরা সোরা কষ্ট হচ্ছে মরণ চায়। কিন্তু আপনি যদি এই জিনিসটাই ভালো দোয়া করেন আল্লাহর কাছে যে কষ্ট হচ্ছে আল্লাহ তুমি আমার কষ্টটাকে দূর করে দাও, কে আমার অসুবিধা হচ্ছে আমার অসুবিধাটা দূর করে দাও, আমার শাস্তি হচ্ছে আমাকে শান্তি দাও, আমার এইরকম যদি দোয়া করত তাহলেও তার দোয়া কবুল হলে পরে এটাও হতো, আল্লাহ তাকে শান্তি, শান্তি না চেয়ে সে মরণ চায়। আসলে মানুষ হচ্ছে শীঘ্রতা প্রিয়। সূরা ইসরা 11 নম্বর আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউত লিযাররিন নাযালা বিহ, তোমাদের কারো কাছে কোন কষ্ট কোন যন্ত্রণা যদি আসে তাহলে অবশ্যই অবশ্যই সে যেন মৃত্যু প্রার্থনা মৃত্যু কামনা না করে, আর পাচ্ছি না আল্লাহ তুমি আমাকে মরণ দাও। ফাইন্নাহু ইনকান লাবুদ্দা মুতামান্নিয়ান, এখন যদি সে মনে করে যে না আমার সব মরণই ভালো, কারণ সে জানে না তার মরণ ভালো না জীবন ভালো, হয়তো বা তার জীবন ভালো, যদি ইবাদত করবে তোবা তিল্লে করে নিজেকে প্রস্তুত করতে পারবে সেসবের কিছু, যত ইবাদত করবে তার মর্যাদা বর্ধন হবে, তার মর্যাদা বর্ধন হবে, আগে থেকে মরতে চাওয়া মোটেই বুদ্ধিমানের কাজ না। এখন যদি সে মনে করে যে আমাকে মরতেই হবে, আমার ইবাদত হয় না অথচ পাপ হয়ে যাচ্ছে, যত রয়েছি যত জীবনে বেঁচে আছি তত আমাকে ছেলেরা দেখতে পারে না, মেয়েরা দেখতে পারে না, বউ দেখতে পারে না, মা বাপ দেখতে পারে না, আমাকে ঘৃণা করছে, আমাকে গালাগালি করছে, আমাকে তুচ্ছ করছে, আমার খিদমত করছে না, কি আমার বিছানায় পেশাব পায়খানা হওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা কেউ করে না, এই সময়ে এছাড়া কোনো উপায় নেই যে আল্লাহ গো তুমি আমাকে মরণ দিয়ে আমাকে শান্তি দাও আর বাকি লোকদেরকেও শান্তি দাও, তুমি যে শান্তি পাবে তার কোনো গ্যারান্টি আছে? মরণের পর তুমি যে শান্তি পাবে তার কোনো গ্যারান্টি নেই, সুতরাং আমাকে মরণ দিয়ে শান্তি দাও। হ্যাঁ, যদি সেরকম কাজ করা থাকে যে হ্যাঁ ইনশাআল্লাহ শান্তি পাবো, তো শান্তির কথাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ ডাইরেক্ট প্রার্থনা করবে না যে আমাকে মরণ দাও, তাহলে কিভাবে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি একান্তই তাকে করতে হয় তাহলে সে বলবে, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খায়রাল্লি, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খায়রাল্লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল্লি, আল্লাহ জানি না আমার মরণ ভালো না জীবন ভালো, যদি আমার জন্য মরণ ভালো হয় তো আমাকে মরণ দাও, আর জীবন ভালো হয় তাহলে বাঁচিয়ে রাখো। এই হচ্ছে বুদ্ধিমানের কাজ, কারণ আপনি জানেন না যে মরণের পর আপনার কি হবে। অতএব যদি দুনিয়াতে বেঁচে থাকেন যতদিন বাঁচবেন আপনার কি হবে আপনি জানেন না, গায়েবের খবর। এই জন্য আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে হবে, আল্লাহর ফায়সালার উপরে আপনি চাইবেন, আল্লাহর ফায়সালা আছে যে আপনি এখনো বাঁচবেন, পঞ্চাশ বছর এখনো বাঁচবেন, আর আপনি পঞ্চাশ বছর আগেই আল্লাহকে বলছেন আল্লাহ আমাকে মরণ দাও, তার মানে আল্লাহর ফায়সালাতে আপনি কি করছেন, হস্তক্ষেপ করছেন, এটা ঠিক হবে না। এই জন্য বলতে হবে, আল্লাহ তোমার ফায়সালা কি আমি তা জানি না, অতএব যদি জীবন আমার জন্য ভালো হয় বাঁচিয়ে রাখো, আর মরণ যদি ভালো হয় তাহলে আমাকে মরণ দাও। এইভাবে দোয়া করা চলবে মসজিদে না। আর একটি পাপ হল মুখের ওপর মুখ দেওয়া, মুখের ওপর মুখ দেওয়া, মুখের ওপর মুখ দেওয়া মানে সমাজে কিছু লোক আছে যারা মান্যগণ্য হয়, যারা মান মর্যাদা বয়স কর্ম প্রভৃতিতে উঁচু হয়, নিশ্চয়ই মানুষ সবাই সমান না, তারা বড় উঁচু, অনেকে জ্ঞানে গুণে মানে বয়স আদিত্যে বড় হন, ইসলাম তাদেরকে স্বীকৃতি দিয়েছে যে তাদের ছোটরা তাদেরকে সম্মান করে মেনে চলবে, ন্যায় কথায় পাপ কথায় না, ভালো কথায় পুত্র পিতাকে স্ত্রী স্বামীকে ছাত্র শিক্ষককে ছোট বড়কে সমীহ করবে শ্রদ্ধা করবে, কোনো কথায় তাদের মুখের ওপর মুখ দেবে না। মুখের ওপর মুখ দেওয়া মানে মানে একটা কথা বললো চট করে আপনি জবাব দিয়ে দিলেন, এই তুমি এইটা আর তুমিও কত ভালো, এই যে মুখের ওপরে চট করে জবাব দেওয়া, তুমি কি ব্যাপার কি, তুমি যে একদম দেখছি বানরের মতো বসে আছো, তখন চট করে বললো আপনিও তো শুয়োরের মতো বসে আছেন, বলা হয় না? হয় না। এমন যদি শ্রদ্ধা না থাকে তখন চট করে মুখের ওপরে মুখ দেয়, তখন সমস্যা বাড়ে, অন্যায় ছাড়া কোনো বিষয়ে তাদের সাথে বাদ প্রতিবাদ অনেকে করে, এই আদব অথচ কোরআনে বলা হয়েছে আদব যে বড়দের প্রতি সম্মান করতে হবে, আর খবরদার তাদের মুখের ওপরে মুখ দেওয়া যাবে না। একটা কথা বললো আর সেই কথাটাকে তুমি কেটে দিলে, তা না। বড় যখন কোনো কথা বলেছে ঠিক আছে, তোমার যদি মানার ইচ্ছা না থাকে চুপ হয়ে যাও, কিন্তু মুখের উপরে ডাইরেক্ট জবাব দেওয়া, মুখের উপরে মুখ দেওয়া, এটা ইসলামী আদব না। কুরআন মাজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে আদব শেখানো হয়েছে, আর আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধেয় কে, বড় সম্মানীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নিচে সাহাবীগণ, এবার তাদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, সাহাবীরা কিভাবে নবী সাল্লামের সঙ্গে ব্যবহার করবে জানলেই আমরা জানবো যে আমাদের সাধারণ লোকেরা বড় মানুষদের সঙ্গে, আলেম ওলামার সঙ্গে কি রূপ ব্যবহার করবে। সেই আদব দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে সূরা হুজুরাতে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ইমানদাররা তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না। কি বলছ? তার মানে বুঝতেই পাচ্ছেন যে আপনার যেমন আওয়াজ, আপনাকে যে আওয়াজে ডাকা হলো তার থেকে উঁচু আওয়াজে আপনি সাড়া দিলেন। কথা বললে যখন কোন ভদ্রলোকের সঙ্গে কথা বলবেন, যখন আপনি কোন শ্রদ্ধেয়র সঙ্গে কথা বলবেন, তখন কথার মধ্যে কি থাকা দরকার? নমনীয়তা, নম্রতা, ভদ্রতা থাকা দরকার, আদব থাকা দরকার। আল্লাহ তাআলা বলছেন তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করো। কাকে বলা হচ্ছে? আবু বকর, ওমর, আলী, এদেরকে বলা হচ্ছে তোমরা নিজেদের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বরের উপরে উঁচু করো না, এবং তোমরা নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো, ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বাদিকুম লিবাদ, তোমরা যেমন আপোষে কথা বলো, কথা বলার সময় জোরে বলো, আস্তে বলো, তেমনি নবীর সাথে বলো না। মানে শ্রদ্ধেয় মানুষের সাথে কথা বলতে হলে আপোষে যে কথা বলা হয় তার থেকে আদব থাকা বেশি দরকার, তার থেকে নমনীয়তা এবং নম্রতা থাকা বেশি দরকার, এবং তার থেকে আওয়াজের নিচুটা থাকা দরকার, নিচু আওয়াজের নিচে নিচু শব্দে কথা বলতে হবে। বড়র সাথে কথা বলতে গেলে মানে গরম সুরে, কর্কশ সুরে, অধিক সুরে কথা বলা যাবে না। তোমরা নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো সেভাবে নবীর সাথে উচ্চস্বরে কথা বলো না। কেন? আন্তাহবাতা আমালুকুম ও আন্তুম লা তাশউরুন, কারণ এতে তোমাদের কর্মসমূহ তোমাদের অজ্ঞাতসারে নিষ্ফল হয়ে যাবে, আমল ধ্বংস হয়ে যাবে। এটা অবশ্য যদি বর্তমানে কেউ আলেমের সঙ্গে কথা বলতে গিয়ে সেই ধরনের কথা বলে তার আমল ধ্বংস হবে না, তা না। নবীর সঙ্গে কথা বলতে গিয়ে যদি কেউ আচরণ করে তাহলে তার আমল ধ্বংস হবে, কারণ নবীর মর্যাদা হচ্ছে আলাদা, ভিন্ন। কিন্তু আমরা এখান থেকে আদব নিতে পারি যে বড়র সঙ্গে কথা বলতে হলে তার আওয়াজের উপরে আওয়াজ উঁচু করা যাবে না। তারপরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা আল্লাহর রাসূলের সম্মুখে নিজেদের কণ্ঠের বা গলার আওয়াজকে নিচু করে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্বাকওয়া, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরিশোধিত করেছেন, আল্লাহ আকবার, পরিশোধিত করেছেন, তাদের অন্তরকে পরীক্ষা করেছেন, পরিশোধিত অন্তর তাদের। তার কারণ যারা এই আদব শিখে নিয়েছে জানতে হবে তাদের হৃদয় হচ্ছে পরিশুদ্ধ, লাহুম মাগফিরা, তাদের জন্য রয়েছে ক্ষমা ও আজরুন আজিম এবং মহা পুরস্কার। এটা আসলে একটা প্রেক্ষাপট ছিল, সেটা হচ্ছে কিছু লোক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরার আশেপাশে ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ চিল্লাতে লাগলো, চিল্লিয়ে চিল্লিয়ে ডাকতে লাগলো। এরা ছিল কি সাধারণত মনে হয়? বাদু, বাদুদের অভ্যেস, ওরা অত সম্মান বোঝে না, হ্যাঁ, সোজা একদম। এখন আমাদের মধ্যে বহু মানুষ আছে যারা এসে ডাইরেক্ট এমন কথা বলে, বুঝতে পারি যে এরা দেহাতি পাড়াগ্রামের গেঁয়ো লোক, আর গেঁয়ো মানে একদম গেঁয়ো, যারা শহরে যাওয়া আসা করে না এবং সেরকম ভদ্র লোকের সঙ্গে কথাবার্তাই বলে না। যদিও আমাদের গ্রাম আর বধু একই, বধু আর গেঁয়ো কি এক? না, যারা বলে যে গ্রামে জুমা নেই তারা কিন্তু এই বধুর উপরে ক্যাশ করে না, বধু জিনিস আলাদা আর গেঁয়ো জিনিস আলাদা। গ্রামে সমাজ আছে, তাই না? সেখানে সমাজ আছে, সেখানে মসজিদ আছে, সেখানে জামাত আছে, সেখানে দোকান আছে, কিন্তু বধু বদবইয়াতে, বধু অঞ্চলে, মরু অঞ্চলে, বেদুইন এলাকায়, সেখানে শুধু খিমা আর ছাগল, সেখানে কোনো সমাজ নেই, সেখানে মসজিদ নেই, আর সেখানে পানিটাও ভালো করে নেই, তাই না? এই দুটো জিনিস এক না, গেঁয়ো আর বেদুইন আলাদা জিনিস। বেদুইন হলো যে মরুভূমিতে গিয়ে খিমা নাই গিয়ে বাস করে, ছাগল, ভেড়া, উঁট এইসব পালে আর মাঝে মাঝে সেই শহরে নিয়ে এসে বিক্রি করে, আর তাতেই তাদের চলে। অল্প পানিতে গোসল করে, অল্প পানিতে উজু করে, টান টান ভাবে তারা চলে মরুভূমির ভিতরে, আর একা একা থাকে, সেখানে কোনো সমাজ নেই। কিন্তু গ্রামে সমাজ আছে। তো গ্রাম্য লোক আর বেদুইন লোক এক না, কিন্তু অনেক মানুষের ধারণা করে যে একই। যাই হোক, এ বেদুইন লোক এসে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাকতে লাগলো। তখন আল্লাহ তাআলা এই আদব অবতীর্ণ করলেন। তারপরে শেষকালে বললেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, যারা ঘরের পিছন হতে তোমাকে উচ্চস্বরে ডাকে, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশই হচ্ছে নির্বোধ। নির্বোধ মানে বোকা, অজ্ঞ লোক, জানে না, এই জন্যই ভাবে তোমাকে ডাকছে, তোমাকে কিভাবে ডাকতে হয় সেটাও জানে না, তারা হচ্ছে অজ্ঞ। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিলেন, আকল মাফি, তাদের মুখ মাফি, এই জন্য তারা এইভাবে তোমাকে ডাকছে, এইভাবে ডাকা উচিত না। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম, যদি তারা ধৈর্য ধরত, বেশ একবার ডাকা হয়েছে, আসছে। আমি দেখেছি আমার বাসায় যদি কেউ যায়, অনেকে যায়, তো কলিং বেল আছে, কলিং বেল একবার মারলো, এবারে আমি হয়তো ঘরের ভিতরে আছি, সেখানে আমার গায়ে জামা নেই, আপনার সঙ্গে বাইরে দেখা করতে হলে জামা পরে আসতে হবে, তো পারাগ্রাম না গেঞ্জি পরে চলে এলাম বা এমনি চলে এলাম, তাতে না, জামা পরে আসতে হবে। এখন একটু বেল মারলেন, ঠিক আছে, সবুর করতে হবে না, হবে না, আবার কয়েক সেকেন্ড পর আবার মারছে, কয়েক সেকেন্ড পর আবার মারছে, ঘরে হয়তো শিশু ঘুমিয়ে আছে, কেউ ঘুমিয়ে আছে, ডিস্টার্ব। তখন বোঝা যায় এই লোক হচ্ছে বেদু, বেদু মানে ওই বেদুইন, আর না হয় গেঁয়ো, আর গেঁয়ো হচ্ছে বেদুইন থেকেও এমন গেঁয়ো, গেঁয়ো যে ওর থেকেও খারাপ, ভিড় মিড়িয়ে যাচ্ছে, আশ্চর্য ব্যাপার, আরে ধৈর্য ধরো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম, যদি ওরা ধৈর্য ধরত যে পর্যন্ত না তুমি ওদের কাছে বের হয়েছ, লাকানা খায়রাল্লাহ, আমাদের জন্য উত্তম ছিল, ভালো ছিল, কিন্তু ধৈর্য ধরল না। আল্লাহু গাফুরুর রাহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। আদব শিখা গেল কি, যে কোন উঁচু মানুষের সঙ্গে দেখা করতে গেলে, তার বাড়িতে গিয়ে দেখা করতে গেলে ওইভাবে ডাক হাঁক না করে একটু ধৈর্য ধরতে হবে, আর না হয় তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য সার্টিফিকেট রয়েছেন, আপনি হচ্ছেন অজ্ঞ নির্বোধ মূর্খ। এইগুলো হচ্ছে মূর্খদের আচরণ, এ হচ্ছে মূর্খদের আচরণ। সুতরাং বড়দের সঙ্গে সম্মানের সাথে কথা বলতে হবে, এটা আমরা বুঝতে পারলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইউজিল্লা কাবীরানা, সে আমাদের দলভুক্ত নয় যে আমাদের বড়কে সম্মান দেয় না, যে আমাদের বড়কে সম্মান দেয় না। ওয়ারহাম সাগীরানা, এটাও বটে, ছোটকে স্নেহ করতে হবে, যেমন ছোটরা বড়কে শ্রদ্ধা করবে তেমনি বড়রা ছোটকে স্নেহ করবে। এ নয় যে সে বড় বলে ছোটদের প্রতি যেমন তাই ব্যবহার করবে, তা না, বরং উভয় পক্ষ থেকে সৌজন্যমূলক ব্যবহার থাকা দরকার। উভয় পক্ষই ইসলামী ব্যবহার করবে, বড় ছোটদের প্রতি স্নেহ করবে আর ছোটরা বড়দের প্রতি শ্রদ্ধা করবে। ওয়াইয়া আরিফ লি আলিমিনা হাক্কা, আর সেও আমাদের দলভুক্ত নয় যে আমাদের আলেমদের হক চেনে না, আমাদের আলেমদের অধিকার চেনে না, ওলামার অধিকার চেনে না, ওলামার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় তা জানে না। আদবের সাথে ব্যবহার করতে হবে, বড়কে সম্মান দিতে হবে, শ্রদ্ধা করতে হবে, এটাই হচ্ছে ইসলামের নিয়ম। এই বদ অভ্যাসের কারণেই, কোন বদ অভ্যাস, যে বড়কে সম্মান দিয়ে কথা না বললে দাম্পত্য জীবনে দুঃখ অশান্তি নেমে আসে, স্বামী দুটো শিক্ষার কথা বললে এবং স্ত্রী উগ্র ঠোঁট কাটা হলে, অবশ্য কিছু কিছু মহিলা আছে যারা পাঁচ কথাও শুনলে চুপ করে থাকে, কোনো জবাব দেয় না, শ্বশুর শাশুড়ি কথা বলছে চুপ করে থাকে, কথা বলে না। আর কোন কোন মেয়ে আছে একটা কথা বললেই চট করে গলায় কামড় দেয়, যেন গলায় টিপে ধরতে আসছে, আপনি তাকে একটা শোনাবেন সে আপনাকে পাঁচটা শোনাবে, বরং একশোটা শোনাবে, মানে কথা বলাই মুশকিল হয়ে যায়। আপনি এমনও শুধু সংসারের ভিতরে না, আপনি হয়তো বাসে ট্রেনে সফর করেছেন, দেখবেন বাসে যদি কোনো মহিলা আপনার পাশে পড়ে আর তাকে একটু সরতে বলেন কিংবা কিছু বলেন, দেখেন সে আপনার আধ ঘন্টা লেকচার দেবে, তাই না? এমন কিছু মহিলা আছে, কিছু মহিলা হচ্ছে লজ্জাশীলা, লজ্জাবতী লতা, যাকে যতই কথা বলেন চুপ করে থাকবে, কথা বলবে না। তেমনি স্ত্রীও তাই, স্ত্রী স্বামী সংসারে, স্ত্রী স্বামী কোনো কথা বলল, তার কথার উপরে কথা আধ ঘন্টা বক্তৃতা দিয়ে গেল, তাহলে পরে তার সুখ, একে বলে থুঁতি। যে জানবেন যে সংসারে মারধর হয়, মারধর সাধারণত দুঃখের কথা, কোন সংসারে মারধর হওয়া, স্বামী স্ত্রীর মাঝে মারধর হওয়া উচিত না, ভালো না, ভালো লোক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুল সু, তারা হচ্ছে খারাপ লোক যারা মারধর করে, কিন্তু মারধরের অনুমতি আছে শেষ পর্যায়ে, সেটা আলাদা কথা। কিন্তু মারধর করা সাধারণত মারধর হয় দুটো কারণে, জেনে রাখবেন, স্বামী যদি জানদেল হয় আর স্ত্রী যদি সেরকম হয়, তার মানে এ সংসারে, স্বামী স্ত্রীর সংসারে পূজার ব্যাপারটাই বলি, পুজো যদিও আমাদের ভেতরে নেই, তবু পুজো মানে স্বামী চাই পুজো স্ত্রীর কাছ থেকে। আর কোন স্ত্রী আছে যে স্বামীর কাছ থেকে পূজা চায়, কোন স্বামী আছে যে স্ত্রীর কাছ থেকে পূজা চায়। সাধারণত স্বামী হচ্ছে দেবতা, তাই না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বামী হচ্ছে স্ত্রীর কাছে সিজদা যোগ্য, কিন্তু আল্লাহ ছাড়া সিজদা হারাম বলে সে তাকে সিজদা করতে পারে না, কিন্তু সিজদার যোগ্য এই পাওয়ার তাকে দেওয়া হয়েছে। তাহলে পূজনীয় হলো কে? স্বামী। স্ত্রী পূজনীয় নয়, কিন্তু কোন স্ত্রী আছে সে পূজনীয়া হতে চায়, তার আভিজাত্য গর্ব আছে, সে বড়লোকের বিটি, সে আমিরজাদি, সে শাহজাদি, এই জন্য স্বামী ছোট, তার থেকে শিক্ষায় ছোট, জ্ঞানে ছোট, কি টাকা পয়সায় ছোট, বাস সে চায় যে স্বামী তার কেনা গোলাম অথবা বানর, যেমন নাচাবো তেমনি সে নাচবে, এরকম চায়। তাহলে পূজা যদি উভয় পক্ষ থেকে চায়, জানবেন সে সংসারে কোনো শান্তি নেই। আর যদি স্বামী স্ত্রীর মধ্যে একজন পূজা চায় আর একজন পূজারী, একজন পূজনীয় একজন হচ্ছে পূজারী, যদি স্বামী পূজনীয় হয় স্ত্রী একদম বাস পূজারী, তার মানে স্বামী যা বলবে তাই, এ সংসারে বিশাল সুখ, এ হচ্ছে জান্নাতের সংসার, তাই না? কিংবা এর উল্টো, স্ত্রী পূজা চায় আর স্বামী হচ্ছে পূজারী, মা ইচ্ছাময়ী যা বলবে ইচ্ছাময়ী সব কিছু হবে, খালাস কোন বিরক্তি করবে না, কোন প্রতিবাদ করবে না, ইচ্ছাময়ী যা বলছে বউ যা বলছে তাই, এতেও শান্তি আছে, এ সংসারেও শান্তি আছে, ভেড়া সংসারেও শান্তি আছে। আর ওই রকম যদি স্ত্রী হয় যে একদম পূজারিনী, স্বামীর পূজা করে, পূজা মানে বুঝতে পারছেন পূজা মানে কি, মানে যে যা বলে সেই মতো চলে, তাহলে পরে সে সংসারেও শান্তি আছে। সংসার কোন সংসারে শান্তি নেই? যে সংসারে স্বামী স্ত্রী উভয়ই কি চায়? পূজা চায়। ও বলে আমিও পূজা চাই, বলে আমি একটা পূজাটা দেবে কি, এই যখন পূজা পায় না তখন তারা আপোষে কি করে, লড়াই করে। জেনে রাখবেন যে সংসারে মারধরের কারণ হচ্ছে, একমাত্র কারণ হচ্ছে মহিলার মুখ চালানো। যখনই মহিলা স্বামীর উপরে মুখ চালায় তখনই সে মার খায়। কোন সংসারে মার শুরু হয় না যতক্ষণ না স্ত্রী মুখ চালায়, মুখের উপরে মুখ দেয়, এই মুখ চালায় বলেই সে মার খায়। আর জেনে রাখবেন এটাও একটা কথা, সংসারের যত রকমের ঝড় ঝামেলা হয় অভাবে আর না হয় স্বভাবে, হয় অভাব এসেছে, অভাবের মাঝে সে সংসার ওই রকম চলে, আর স্বভাবেও হয়, কোন মানুষ তাদের অভ্যস্তাই এরকম, কথায় কথায় ঝগড়া, কথায় কথায় এরকম যদি হয় তাহলে বড় কঠিন। তো বেশিরভাগ ক্ষেত্রে যখন স্ত্রী মুখ চালায় তখন কিন্তু সেই সংসারে কি হয়, মারধর হয়। অবশ্য কোন সংসারে উল্টা হয়, মানে স্ত্রী স্বামীকে মারে, তাই না? স্ত্রী স্বামীকে মারে এমনও সংসার আছে। আর যদি স্বামী সত্যিই ভালো লোক হয় তো তা এই মহিলার সতীন জান্নাত থেকে কি বলে, কেউ ওকে কষ্ট দিস না, মানে এ তো অভিশপ্ত মহিলা, তোকে ওকে কষ্ট দিস না, ও তো কিছুদিনকার মেহমান, কিছুদিন পর তোকে ছেড়ে আমাদের কাছে এসে যাবে, তাই না? এমন মহিলা আছে যে তার স্বামীকে ঝাঁটার বাড়ি পর্যন্ত মারে, আল্লাহুল মুস্তাআন, তবুও সে স্বামী সংসার করে, যে বললাম পূজারী আর পূজারিনী, পূজা কি বলে পূজনীয়। তো এইরকম অবস্থা যদি হয়, মহিলা যদি মুখ না চালায় তাহলে কিন্তু মারধর হয় না, কথা বললে ঠিক আছে, একটা কথা বললে চুপ হয়ে যাও, চুপ থেকে যাও, কথার উপরে কথা দিও না। আর সে যদি বলে হ্যাঁ তুমি এই কাজটা করলে কেন, তুমি বড় একটা খারাপ কথা বললো, তুমি মনে করো গরুর মতো কাজ করলে, এবার মহিলা বলে তুমিও গরুর মতো কাজ করলে, কিংবা তুমি ভেড়ার মতো কাজ করলে, এইভাবে হতে হতে হতে হতে কেউ ছোট হবে না, তখন কি হবে শেষ পর্যন্ত, কোথায় যাবে শেষ পর্যন্ত, যাবে হাতে হাতে যাবে। এই গোয়ার্তুমির কারণে সংসারে মারধর হয় আর মহিলারা মার খায়। দেখবেন যে কোনো সংসারে মারধর হয়, মহিলা মার খায়, বহু অভিযোগ করে, সে সংসারের মধ্যে সেই মহিলার মাঝে এই গুণটা আছে যে সে মুখের উপরে মুখ দেয়, স্বামীর মুখের উপরে মুখ দেয়, স্বামীর কথাকে পরোয়া তো করে না, উল্টে আবার তার কথাকে কাটে, এবং মুখের উপরে মুখ দেওয়ার ফলে, ঠোঁট কাটা হওয়ার ফলে, অথবা পাশ্চাত্য ঘেঁষা হলে আর রেহাই নেই, আর উপায় নেই। স্বামী কিছু বলছে, এটা কেন করলে, বেশ করেছি, এটা কেন করলে না, অত পারি না, পারবো না, তুমি করে নাও ওটা। হ্যাঁ, স্বামী জ্বলে পুড়ে মাশাআল্লাহ লাঙ্গল ধরে এলো, কত কষ্ট করে এলো বাড়িতে এসে, তারপরে সে মহিলা ছেলেকে হয়তো দুধ দিচ্ছে, সে এলো ওকে একটু পানি দাও তো, স্ত্রীর কাছে পানি চাওয়া অন্যায়? দেখতে পাচ্ছ না আমি কি করছি? দেখতে পাচ্ছ না আমি আমার রান্না চড়ানো আছে, আমার এই নানা রকম ওজোর দিয়ে স্বামীকে, আর স্বামী যদি শান্ত হয় তো মেনে নিল, আর শান্তি না হলে তো হাল পাচন আছে হাতে, তাই না? এখনো তো পাচন রাখেনি হাতে, পাচনই বলেন না গুরুকে যে মারা হয়, হাল পাচন বুঝতেই পাচ্ছেন, সোজা গিয়ে পড়বে পিঠে, তো এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদি সংসারের মধ্যে একটা সমঝোতা থাকে যে হ্যাঁ স্ত্রী তার সীমারেখার ভিতরে কথা বলবে, তাহলে পরে সে মার খাবে না, সে বলবে কিছু মনে করো না, তুমি এক গ্লাস জেলে খাও, কথার একটা ইয়ে আছে তো, কথার মাধুর্যের মাধ্যমে আপনি আপনার স্বামীকে ভোলাতে পারেন। কথায় বলে যে তুফানেতে নাইতে নারে সেই বা কেমন নেয়ে নেয়ে, বুঝেন তো, নৌকো যে চালায়, হ্যাঁ তুফানেতে নাইতে নারে সেই বা কেমন নেয়ে, আর স্বামীর মন যোগাতে নারে সেই বা কেমন মেয়ে। স্বামী একটা পুরুষের মন যোগাবে, এমনিতে মেয়েরা ফাঁসায় ছেলেদেরকে, তাই না? কিন্তু একটা স্বামী তার সাথে বিয়ে হয়েছে, তাকে আর ফাঁসাবে না, তাকে তার মনটাকে আর যোগাবে না, তার মনটাকে আর খুশ করবে না, এ এক সমস্যা, যার ফলে সংসারে বিশেষ অনেক অশান্তি আসে। এই ঠোঁটকাটা উগ্র মেয়েদেরকে নিয়ে সংসারে শান্তি হয় না, বেশ করেছি অত পারি না, অত পারি না, তুমি করো গা, তুমি করো, তুমি এটা করো গা, কেন তুমি নামাজ পড়ছো, তুমি পড়ো গা, তুমি তুমি জান্নাতে যাও গা, এই এক এক রকমের জব দিয়ে মহিলা স্বামীকে ছোট করে দেয়, কলহ বেড়ে যায়, অনেক সময় অশান্তির বাতাস ঝড়ে পরিণত হয়, নেমে আসে বিচ্ছেদের বজ্রবাহী মেঘ, তালাক তালাক তালাক বলার সময় চলে আসে, তাই না? অনেক মানুষ তালাক বলতেও খুব সহজ, আর মেয়েদের মুখে তো লেগেই থাকে, আমাকে তালাক দাও, আমি তোমার ভাত খাবো না, আমি থাকবো না। যদি মেয়েদের হাতে তালাক থাকতো তাহলে তালাক যে কত হতো, আর কত যে হিল্ডে করা হতো, তাই না? এটা বলাই নাই, মেয়েদের হাতে তালাক নেই, মেয়েরা বলে তালাক দাও, আমাকে তালাক দাও, কিন্তু স্বামী তালাক বললেই কি হয়ে যাবে, খালাস তালাক। তো তালাকের পর্যায়ে এসে যায়, এমন অবস্থা এমন পরিস্থিতির সৃষ্টি হয়, সংসারে এ ধরনের ঝামেলা অধিকাংশই হয় অভাবে, নচেত স্বভাবে, মূলে কিন্তু থাকে ওই বলগাহীন জীব, এই যে জীব, মহিলার জীবের কারণে মার খান, মহিলার জীবের কারণে তালাক পায়। তো এই হচ্ছে মোটামুটি যে মুখের ওপরে মুখ দেওয়া একটা খারাপ অভ্যেস। আপনি যদি ছাত্র হন, আপনি ওস্তাদের মুখের ওপরে মুখ দিলে আপনি ইলেম পাবেন না, আপনি যদি আপনার জামাতের আলেমের সাথে তর্ক করেন তো সে আলেম আপনার প্রতি হিতাকাঙ্ক্ষী হবে না, আপনি ইলেম পাবেন না। তেমনি আপনি যদি পিতামাতার প্রতি এইভাবে মুখ চালান, বড়র প্রতি সম্মান না দেখান, তো আপনি স্নেহ পাবেন না। তেমনি আপনি যদি স্ত্রী হন, স্বামীর প্রতি এরকম দুর্ব্যবহার মুখে ওপরে মুখ দেন, তাহলে আপনিও সংসারে সুখ পাবেন না। যদি সংসারে না পান, জান্নাতে তো পাবেনই না। আপনারা আপনাদেরকে বলেছি, এক মিশরি সে তার বউকে মাটি দেওয়ার পর সবাই দোয়া করে কিনা, হাত তুলে দোয়া করে, কেউ না তুলে দোয়া করে, তো হাত তুলে দোয়া অবশ্য নেই, আছে এমনি দোয়া করে। তো একজন খেয়াল করে দেখছে যে সে তার স্বামী, যে মহিলা মারা গেছে তার স্বামী ইশারা করে করে বলছে তোকে তালাক তালাক তালাক তিন তালাক। সে অবাক হয়ে গেল লোকটা, বলছে কি ভাই তুমি এখানে কবরের উপরে তালাক কেন দিচ্ছ? তো বলছে ভাই বলো না, এ বিয়ে করে সারা জীবন আমাকে জ্বলিয়েছে, ভয় হয় যদি আমার সঙ্গে জান্নাতে যায় জান্নাতেও আমাকে জ্বলাবে, এই জন্য তালাক দিয়ে দিলাম। বুঝতে পারছেন তালাক হবে এটা? কিন্তু জানের জ্বালাতে করছে, যদি ঘটনা সত্য হয়, শুনছি নাকি সত্য পত্রিকা এসেছে, যদি ঘটনা সত্য হয় তার মানে ও জানের জ্বালাতে করছে, জানের ডাহাতে করছে, সারা জীবন গেছে আর মরেছে আপদ গেছে, এই জন্য মরণের পরেও তালাক দিতে হতো জীবন থাকতে, তাহলে পরে ও আর আখেরাতে সঙ্গে হতো না। কিন্তু মরে যাওয়ার পর তালাক দেওয়ার কোন মানে হয় না, সে আখেরাতে তার সঙ্গে জান্নাতে যায় তাহলে, এত ওই রকম মেয়ে জান্নাতে যায় বলে মনে হয় না। যার স্বামী মরার সময়ে তার প্রতি সন্তুষ্ট নয় সে জান্নাতে যাবে বলে মনে হয় না, আশা করা যায় না, আল্লাহ তাআলার ইচ্ছা সেটা আলাদা কথা, তার মধ্যে তৌহিদ থাকলে হয়তোবা বেহেস্তে যাবে, স্বামী যদি না চায় অন্য পুরুষের সঙ্গে, আর না স্বামী যদি বন্ধনে থাকে তো স্বামীর কাছে যাবে। আর জেনে রাখবেন যে কোন মহিলা যদি দুনিয়াতে খারাপ হয় তাহলে সে জান্নাতে গেলে পরে সেরকম খারাপ থাকবে না, যেমন কোন বুড়ি জান্নাতে যাবে না, ঠিক না? কোন বুড়ি জান্নাতে যাবে না, তার মানে তাহলে বুড়িরা জান্নাতে যাবে না, তা নয়, বুড়িরা জান্নাতে যাবে কিন্তু কি হয়ে যাবে, একদম ষোলো বছরের বুড়ি যুবতী হয়ে যাবে। এইরকমই খারাপ দুনিয়াতে থাকে সে, কিন্তু আখেরাতে খারাপ থাকবে না, সে ভালো হয়ে যাবে, তখন আপনি তাকে বরণ করবেন, তাকে গ্রহণ করবেন। কিন্তু এত জ্বালা যন্ত্রণা যে এই লোক কবরে তালাক দিয়ে বলছে তোকে তিন তালাক, যাতে করে দুনিয়াতে কালকে জান্নাতে গিয়ে তুই আমাকে না জ্বালাস। বুঝতে পারছেন? আমরা জানাজাতে কোন একটা দোয়া পড়ি, সেই দোয়াতে আছে যে আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু, বলতে বলতে শেষকালে বলি আল্লাহ আব্দুলহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি। বলি না যে আল্লাহ তুমি ওকে দুনিয়ার ঘর থেকে ভালো ঘর দাও, দুনিয়ার পরিবার থেকে ভালো পরিবার দাও, দুনিয়ার বউ থেকে ভালো, দুনিয়ার জুড়ি থেকে ভালো জুড়ি দান করো। এখন যদি সে মৃত পুরুষ হয় তাহলে তার জন্য ভালো জুড়ি ভালো বউ জান্নাতে আছে, তাই না? কি আছে? হুর, হুরে ইন আছে, কমসে কম দুটো হুর সে জান্নাতে পাবে যদি ভালো হয়। তাহলে তাকে তার জন্য দোয়া, যে তার মানে হলো যে দুনিয়াতে যে বউ ছিল সেই বউ থেকে যেন ভালো বউ পায়, এটা ঠিক আছে। কিন্তু যদি মৃত ব্যক্তি স্ত্রী হয়, যদি স্ত্রী হয় তাহলে পরে তার জন্য যে দোয়া পড়বেন তার মানে কি হবে? তার মানে স্ত্রীর জন্য বলা হবে যে আল্লাহ তুমি এর স্বামী থেকে ভালো স্বামী দাও, তাই না? তার মানে দুনিয়াতে যে স্বামী খারাপ থাকে তাহলে পরকালে ভালো হয়ে যাবে। এর মানে কি হলো যে দুনিয়াতে যদি কেউ খারাপ থাকে কারো স্বামী, তাহলে এই দোয়া পড়লে তার উদ্দেশ্য কি হবে যে কাল পরকালে এই স্বামী তার জন্য ভালো হয়ে যাবে। এ নয় যে অন্য স্বামী পাবে, অন্য ভালো স্বামী পাবে। বুঝতে পারছেন? একবার আমাদের এলাকাতে মাদ্রাসায় বসে আছি, গ্রামে এক মহিলা মারা গেছে, আমিও আছি, আমি তখন মদিনায় পড়ি। তারপরে আমাদের এলাকার আলেম ওলামা মাদ্রাসার মুদাররেসরাও আছে, হঠাৎ করে সেই মহিলার স্বামী জানলা দিয়ে এসে বলল, ও মৌলানা সাহেব, আমি আছি, আমাকে বলেনি। এক মৌলানা সাহেব বললো, মৌলানা সাহেব আপনি আমার স্ত্রী জানাজাটা পড়বেন, আর ওই দোয়াটা পড়বেন, সুন্দর দোয়াটা পড়বেন, মানে এইটাকে জন্য বলছে আর কি, আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু, এই যে এই দোয়াটা, এই দোয়াটা ওদের পছন্দ। যেহেতু সাহাবি দোয়াটা যখন বর্ণনা করছেন তখন বলছেন যে এই দোয়া শুনে আমি নিজে আশা করলাম যদি আমি ওই মৃত ব্যক্তি হতাম, এত সুন্দর দোয়া, এই জন্য এরও পছন্দ হয়েছে। সে বলছে ওই দোয়াটা পড়বেন। এবারে এই আলেম এত ভেদ ভূত কিচ্ছু বোঝে না, মুখস্থ দোয়া, এমনকি আল্লাহ মাগফির লাহু, যেখানে আল্লাহা বলতে হয় মহিলা, যেহেতু লাহু বললেও হবে, আমি বলছি না হবে না তা না, সেটারও ক্ষমতা নাই যে মানে লাহুর জায়গায় লাহা বলে দোয়াটা পড়বে। সে আমরা দোয়াটা পড়ল, তার নিয়তে নিশ্চয়ই এটা ছিল না, আজ তার অর্থ সে খেয়াল করেছে কিনা তাও জানি না, কারণ দোয়াতে আছে যে আল্লাহ তুমি দুনিয়ার স্বামী থেকে ওকে ভালো স্বামী দাও। এ স্বামীর হুঁশ নেই যে হুজুরকে যে দোয়াটা পড়তে বললাম এ হয়তো আমাকে বাদ দিয়ে আমার বউকে অন্য স্বামী দান করবে। বুঝতে পাচ্ছেন? তো পাশের লোকরা বলতে কি গো তুমি মদিনায় থাকো, তোমাকে পড়ল নাকি ব্যাপার? যে যার ভক্ত, যার যার ভক্ত তাকে বলবে, উনি ওনার ভক্ত তাই উনাকে দোয়া জানাজা পড়তে বললেন, তো আমি মদিনায় পড়লে তো কি হলো। কিন্তু আমি মনে মনে ভাবছি যে খুব ভালো, যাও, যে যেমন মানুষ সাধারণ মানুষ। হ্যাঁ, যাই হোক, কথা হলো কি যে যদি মানে যদি কোন মহিলার জন্য এই দোয়াটা পড়তে হয় তো দোয়ার সময় নিয়ত কি রাখতে হবে, যে আল্লাহ তুমি দুনিয়ার এই স্বামীকে ওকে এই এই থেকে ভালো স্বামী করে দিও। বুঝতে পারছেন? এই দোয়া করতে হবে, নচেত নচেত কিন্তু ঠিক হবে না। এই জন্যই বললাম যে স্ত্রী স্বামী স্ত্রী যদি এরকম মুশকিল এসে যায় তাহলে পরে সমঝোতার মাধ্যমে সংসারে সুখ শান্তি আনা হচ্ছে কর্তব্য। আর একটা জীবেজাত পাপ হল অন্যায়ের পথ বলে দেওয়া। অন্যায়ের পথ বলে দেওয়া কেমন? অসৎ নোংরা অন্যায় গর্হিত কর্ম করা যেরূপ অবৈধ, সেই রকমই তদ্রূপী তার পথ ও উপায় বলে দেওয়াও জিহ্বার এক পাপ। সুতরাং সিনেমা হল, বেশ্যালয়, মদ্যশালা, দরগা প্রভৃতি বিষয়ে জিজ্ঞেস যদি জিজ্ঞাসা করে যোগ বেশ্যাঘর কোন দিকে, তো আপনি বলবেন না বলবেন না? হ্যাঁ, কেউ যদি বলে সিনেমা হলটা কোন দিকে, তো আপনি বলবেন না বলবেন না? যদি আপনি বলে দেন তো আপনি অন্যায় সহযোগিতা করলেন, তাই না? অন্যায় করা হলো তাহলে কি বলবেন? হ্যাঁ, তুমি খুঁজে নাও কিংবা অন্যকে জিজ্ঞেস করো। আপনি মিথ্যা বলবেন তাও বলা হবে না, যে আপনি হয়তো ওকে যেতে দেবেন না, তখন পশ্চিম দিকে আছে, আপনি বলবেন পূর্ব দিকে, তাহলে মিথ্যা বলা হলো না। আপনি মিথ্যা কেন মিথ্যা বলবেন না, বরং আপনি বলুন তুমি নিজে খুঁজে নাও কিংবা অন্যকে জিজ্ঞাসা করো, জানি না বললেও কি হবে, যদি আপনি জানেন তাহলেও মিথ্যা হবে, অতএব জানি না বলাও হবে না আর উল্টো দিক দেখালেও হবে না, বরং এই ধরনের কথা বলতে হবে যে তুমি নিজে খুঁজে নাও কি অন্যকে জিজ্ঞেস করো ইত্যাদি। হ্যাঁ, তদরূপ চুরি ব্যভিচার অত্যাচার প্রবঞ্চনা প্রভৃতির উপায় ও পদ্ধতি বাতলে দেওয়া মুসলিমদের জন্য বৈধ নয়। আপনি যাবেন উকিলের কাছে, কিভাবে কেসে জিততে হয়, কত রকমের ফন্দি আপনাকে শেখাবে, তাই না? মিথ্যা জাল জুচ্চুরি সাইন অমক তমক এসবগুলো শেখায় কে? হ্যাঁ, যাদেরকে উকিল বানানো হয়, কারণ তার উদ্দেশ্য হলো আপনাকে বাঁচানো, যে আপনি যে একজন অপরাধী সেটা দেখবে না। অপরাধীর পৃষ্ঠপোষক হওয়া হারাম, অপরাধীর পৃষ্ঠপোষকতা করা জায়েজ না। উকিল হলে অপরাধীর ওকালতি করা জায়েজ না, কিন্তু সে ফিস পায়, অতএব তার মোয়াক্কেলের সে যথাসাধ্য পৃষ্ঠপোষকতা করবে, সে তাকে বাঁচাবার চেষ্টা করবে। যদি মিথ্যা সাহায্য নিয়ে, খবরদার এরকম জায়েজ না। চুরির পদ্ধতি বলে দেওয়া ব্যবচার, একজন বন্ধু আছে আপনার, সে একটা মেয়েকে ভালোবাসে, আপনি তাকে শেখাচ্ছেন এইভাবে কর এইভাবে কর তাহলে পড়বে, এইভাবে কর তাহলে ফাঁসবে, এইভাবে কর, এই যে হারামের পথ আপনি বাতলে দিচ্ছেন, এটা কি ব্যবচারের পথ বাতলানো হলো? তেমনি অত্যাচার প্রবঞ্চনা প্রভৃতি রকম ফাঁকি দিয়ে কি তো ভাইকে ফাঁকি দিয়ে কিভাবে জমিটা লিখিয়ে নিবি, কিভাবে জমিটা এই করবি, এইভাবে ফাঁকি দেওয়ার ব্যবস্থাও অনেকে বলে থাকে, এগুলো মুসলিমদের জন্য বৈধ নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সৎকাজ ও আত্মসংযমে পরস্পর সাহায্য সহযোগিতা করো, পাপ ও অবাধ্যাচরণে খবরদার একে অন্যের সহায়তা করো না, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে বড় কঠোর। আর একটা কথা বলে ছেড়ে দেব, সেটা হচ্ছে অবৈধ কাজে অনুমতি দেওয়া। অনুমতি কে দেবে? যার কাছে অনুমতি আছে, সাধারণত বড় মানুষদের কাছেই অনুমতি থাকে, মুদির কাছে অনুমতি নিতে হবে, স্বামীর কাছে স্ত্রীর অনুমতি নিতে হবে, বা মায়ের কাছে অনুমতি নিতে হবে, ইত্যাদি ইত্যাদি, যারা বড় মানুষ তাদের কাছেই কোন জায়গায় যাবেন অনুমতি নিতে হবে। এখন যদি কেউ অনুমতি দেওয়ার লোক হয় আর সে অন্যায় কাজে অনুমতি দেয়, সরকার জুলুম করার অনুমতি দিল, কোন একটা জায়গা জবরদখল হবে তার অনুমতি দিল, কিংবা স্বামী তার স্ত্রীকে এমন জায়গা যাওয়ার অনুমতি দিল যেখানে যাওয়া জায়েজ না, বেপর্দা হওয়ার অনুমতি দিল, বন্ধুর সঙ্গে কথা বলার অনুমতি দিল, কিংবা ভাইয়ের সঙ্গে সিনেমা হল যেতে অনুমতি দিল, ইত্যাদি বিভিন্ন রকম অনুমতি আছে, অন্যায় কাজে অনুমতি দেওয়া জায়েজ না। নেতৃস্থানীয় ব্যক্তি তার নেতৃত্বাধীন ব্যক্তিকে অবৈধ কাজে অনুমতি ও সম্মতি দান এক বাচনিক পাপ, মুখের পাপ। যেমন পুত্র কন্যা স্ত্রীকে গান বাজনার মজলিস, দরগা যেতে, মূর্তি পূজা দেখতে যেতে, মেলা দেখতে যেতে ইত্যাদি পাপের জায়গা যেতে, স্ত্রী কন্যাকে বেপর্দায় বাইরে যেতে, বাজারে যেতে, বিয়ে ও মরা বাড়িতে যেতে, কেন বিয়ে বাড়িতে যাওয়া হবে না, হবে, কিন্তু যেখানে জানবেন যে সাধারণত বিয়ে ঘর আর হাসপাতাল এক ওপেন, বিয়ে ঘর আর হাসপাতাল ওপেন, বিয়ে ঘরের কোন পর্দা নেই আর হাসপাতালেও কোন পর্দা নেই, বড় কঠিন, যারা পর্দানশীল মহিলা তাদের বড় কঠিন হয় হাসপাতালে গেলে, আর তেমনি বিয়ে ঘরে গেলেও বাঁচা কঠিন হয়। শুনলাম এক জায়গায় পর্দানশীল মেয়েরা বোরকা পড়ে গেছে, ওই যে বরযাত্রীর সঙ্গে যায় না, কিছু মেয়ে আজকাল যাচ্ছে বরযাত্রীর সাথে, কোন যাত্রীর সাথেও যায়, তো রাখার কোথায় রাখবে, এক জায়গায় রেখেছে, খুব ভালো হচ্ছিল, হঠাৎ করে খাওয়াতে এসছে কে পুরুষে, কেন মহিলা মহিলা আমাদের ঘরে মহিলা নেই গো, আমাদের সব ব্যস্ত, কিছু করার আছে, কিছুই করার নেই, সেখানে আপনার কি হবে, বেপর্দা হয়ে যাবে। এই জন্য বিয়ে ঘর মরাবাড়ি, মরাবাড়িতে তাই, মরাবাড়িতে প্রচণ্ড লোক আসছে যাচ্ছে, তাদের হাতে পর্দা নেই, আপনি গেল সেখানে বেপর্দা হবে, আদেশ অনুমতি দেওয়া। ফাঁকা পুকুরে গোসল করতে অনুমতি দেওয়া, ফাঁকা পুকুর বা নদীর ঘাটে গোসল করা জায়েজ না জায়েজ? মহিলাদের জন্য না জায়েজ, হাদিসে নিষেধ এসেছে। আম হাম্মামে, আম গোসলখানায়, যেমন নদীর ধারে সমুদ্রের ধারে দেখেছেন সব গোসল করে, এখানে যেহেতু মহিলা শাড়ি খুলবে না খুলবে না, তার দেহে শাড়ি খুলবে, কাপড় পাল্টাবে, সেই ক্ষেত্রে জিন থেকে ইনসান পর্যন্ত বহু মানুষ তাদের প্রতি নজর রেখে থাকবে। অথচ হাদিসে আছে যে মহিলা তার মায়ের বা নিজের ঘর ছাড়া অন্য জায়গায় কাপড় খোলে, কাপড় খুলে রাখে, অনেক মহিলা তো শাড়িখানা খুলে রেখে আবার তাদের অন্তর্বাস পরে গোসল করতে নামে, তাই না, তো তার পথে যেন নিজের এবং আল্লাহর মাঝে যে পর্দা আছে ছিন্ন করে দেয়, তার মানে এটা একটা বড় পাপ। তো ফাঁকা পুকুরে গোসল করতে অনুমতি দেওয়া, মানে হুজুর যাদের গোসলখানা বাড়িতে নেই তারা যাদের বাধ্য আলাদা কথা, যারা পারছে না আলাদা কথা। মহিলার উচিত ফাঁকা পুকুরে গোসল না করে পানি তুলে নিয়ে এসে ঘরের ভেতরে গোসল করো। এত কঠিন? হ্যাঁ কঠিন, বাঁচতে হলে কঠিন। আজ বাঁচতে না চাও আল্লাহ করিম তাহলে ঠিক আছে করো, কিন্তু হিসাব লাগে। যদি তোমার প্রয়োজন হয় যে তোমার পর্দার সিস্টেম নেই, রাতের বেলায় পানি বাসায় তুলে নিয়ে আছে, এরকম বহু মহিলা আছে বাড়ির ভিতরে গোসল করে, এরকম করো। আর না স্বামীকে বলো পানি এনে দেবে। ফাঁকা জায়গাতে গোসল করার অনুমতি স্বামী দেবে না। আর যদি স্বামী ভেড়া হয় তাহলে আলাদা কথা, সে স্ত্রীকে পর্দায় রাখে না। অবশ্য পর্দা করার জন্য দুজনই দরকার, তাই না? স্বামী স্ত্রীর মনে চায় যে আমি পর্দা করবো, আর স্বামীর মনে চাই যে আমি স্ত্রীকে পর্দায় রাখবো, না হলে পর্দা করা বড় কঠিন। এখন ফাঁকা পুকুরে গোসল করতে অনুমতি দেবেন না, নদীর ঘাটে গোসল করতে অনুমতি দেবেন না, পরকীয় গৃহে যেতে ও থাকতে অনুমতি দেওয়া, গেল শালি সম্পর্কে শালি দোলা ভাইয়ের ঘরে ছেড়ে এলো, এক সপ্তাহ বেড়ালো, তাই না? আর দোলা ভাইয়ের সঙ্গে বুঝতেই পাচ্ছেন দেশে কেমন, চানাচুরের মতো মিষ্টি টক ঝাল মিষ্টি চানাচুর আছে না দেশে, এই অবস্থা। এখন আপনি আপনার বউকে তার দোলা ভাইয়ের ঘরে রেখে এলেন, দিয়ে সে আপনার দোলা ভাইয়ের খেদমত করছে, থাকছে সেখানে, মাশাআল্লাহ। আপনি কত বড় উদার যে আপনি নিজে রান্না করে খাচ্ছেন আর দোলা ভাইয়ের খেদমত করাচ্ছেন, কি দিয়ে? বউ দিয়ে, তাই না? এইভাবে যদিও স্ত্রী থাকতে চায় তাকে বলা হবে, দেখো ওখানে পর্দার অসুবিধা আছে, তুমি থাকতে পারো না। হ্যাঁ, দোলা ভাই নেই, বউর কাছে থাকবে, বোনের কাছে থাকবে, সমস্যা নেই। কিন্তু যেখানে একজন এমন পুরুষ আছে যে তার মাহারাম নয়, সেই ঘরে তাকে ছেড়ে আসবে, রেখে আসবে, এটা হচ্ছে কার কাজ? ওই যে দায়ুস পুরুষের কাজ বলছি, আছে হাদিসের কথায় আছে, পর পুরুষের সঙ্গে কথাবার্তা বলতে সফর করতে অনুমতি দেওয়া, এক টুকরা মাংসের জিহ্বার সুদূর প্রসারী বৃহৎ পাপ। এসব বিষয়ে মৌন সম্মতিও একই পর্যায়ে ভুক্ত। আপনি মুখে না বললেও, মুখে কথা বললেন না, সম্মতি দিলেন কিন্তু চুপ থেকে, মৌন সম্মতি, তাও একই। যে সংসার মহিলা শাসিত সেখানে মুসলিম হলো পুরুষ যে একান্ত গো বেচারা তা তো জানেন, যেখানে পুরুষের রাজ নেই সেখানে কি আছে? মহিলা রাজ। মহিলার ধমকে ওঠবোস করে স্বামী, তাহলে তো সেখানে কোন ব্যাপারই নেই, মহিলা যা বলবে তাই, ও খালি বলে হ্যাঁ তাই যাও, এ বলা ছাড়া উপায় নাই, না বললে পরে খবর আছে তার গলায় কামড়ে দেবে। সুতরাং কি বলার খামকে ঝামেলা বহন করা কি দরকার বাবা? হ্যাঁ তাই যাও, সে নিজে যতই কষ্ট হোক, চললাম চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ তারপরে এমনও আছে যে এই অনুমতির ফাঁকে মহিলা খারাপ হয়ে যায়, নোংরা হয়ে যায়, এই জন্য এই পুরুষকে কি বলা হয়? দায়ুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন কাদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন, জান্নাতেই যাবে না। নম্বর এক, মুদবিনুল খামর, যে স্থায়ীভাবে মদ খায়, মানে মদ পানে অভ্যাসী ব্যক্তি। জানো তো মদ পান খুব খারাপ জিনিস, এবং মদ পান হচ্ছে মূর্তি পূজকের মতো, ইত্যাদি ইত্যাদি, মদ পানের শাস্তি আছে, দণ্ডবিধি আছে। তো মদ পানে অভ্যাসী ব্যক্তি জান্নাতে যাবে না। বলে আক, যে মা বাপের অবাধ্য, অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। ওয়াদায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুস, আর দায়ুস লোক যে নিজের স্ত্রী কন্যার পর্দাহীনতা নোংরাবির ব্যাপারে ঈর্ষাহীন, কোন ঈর্ষা নেই, গায়ে লাগে না, তার বউয়ের সঙ্গে কেউ হেসে গল্প করলে গায়ে হাত দিলে তার গায়ে লাগে না, এটা চলবে যুগের হাওয়া তো। হ্যাঁ, এইভাবে সে সহ্য করে নেয় বা উদার বলে, দেখে বলছে উদার। আর যারা একটু রাগ দেখায় তারা নাকি রক্ষণশীল। মনে করুন আপনার আপনার ছোট ভাইয়ের সঙ্গে আপনার বউ একটু ফষ্টি নষ্টি করছে, যেমন বলে ভাবি দেওয়া, উপহাসের পাত্র, ফষ্টি নষ্টি করছে, আপনি যদি কিছু বলেন তখন কি বলবে? বলবে হচ্ছে রক্ষণশীল, গোড়া, যাও আয়নাতে বাঁধিয়ে রাখো গা, বোক দেখতে দেবে না, ইত্যাদি ইত্যাদি। আর যদি কিছু না বলেন তা হচ্ছে উদার, আপনি হচ্ছেন উদার আধুনিক মানুষ। এ দায়ুস হচ্ছে এই তথাকথিত উদারপন্থী, যে দায়ুস নিজের স্ত্রী কন্যার ব্যাপারে যদি ভালোবাসার কথা বলে হ্যাঁ কোন ছেলে পছন্দ করেছিস, কে পছন্দ, কা, কে বলতো বলতো, এই যে ভালোবাসাতে তার মেয়ের কাছে খবর নিচ্ছে যে তুই কাকে পছন্দ করেছিস, এইভাবে বহু রকমের পুরুষ বহু নোংরা কাজে অনুমতি দেয়। বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে যাবে সমস্যা নেই, পরীক্ষা দিতে যাবে বন্ধুর সঙ্গে, বন্ধুকে ছেলে বন্ধুর সাথে মেয়েকে যেতে অনুমতি দিচ্ছে, এসে কলিং বেল টিপল, কে না এসেছে, অমুক এসেছে, কে না ক্লাসমেট, ও আচ্ছা আচ্ছা যা রে দিদি না যা যা দেখ অমুক এসেছে, বাস নিজেও গেল না মাকেও পাঠা করে না, কাকে পাঠালো সরাসরি মেয়েকে, ঠিক আছে। অনেকে আবার অনুমতি দেয়, অনুমতি কেমন দেয় মানে সুযোগ করে দেয়। ওই যে একটা কথা বলিনি মাঝে মাঝে, অনেক মানুষের মনের ভিতরে থাকে যে পছন্দ ছেলে পছন্দ আছে, অতএব ঘটে তো ঘটে যাক, পটে তো পটে যাক, আর যদি বিয়ে তো বিয়েটা লাগে তো লেগে যাক। বলছে যে আমি প্রাইভেট পড়াতে গেছি, একমাত্র মেয়ে, সেই মেয়েকে পড়াচ্ছি, তার মা আছে বাড়িতে, মায়ের সামনে পড়ানো, হঠাৎ করে মা বলছে কি আমি একটু পাশের বাসা থেকে আসি, তোমরা পড়াও পড়াও পড়াশোনা করো, হ্যাঁ, তার মানে কি, ওই যে ঘটে তো ঘটে যাক, পটে তো পটে যাক। আর মা বাপ সবাই গল্প করছে, হঠাৎ করে ছেলে মেয়ের বন্ধু এলো বসলো, তখন মা বাপ কি করে, আচ্ছা তোমরা গল্প করো আমরা আসি, সরে যায়। কি দেয়? সুযোগ দেয়। ওই যে ঘটে তো ঘটে যাক, পটে তো পটে যাক, এটা দায়ুস, এদেরকে বলে দায়ুস। কিন্তু আধুনিক পরিবেশের আধুনিক পরিবারের এটাই হচ্ছে নীতি, এটা হচ্ছে মডার্ন, এরা হচ্ছে যে পাশ্চাত্য ঘেঁষা ঘেঁষা, এরা পাশ্চাত্যের এই জিনিসগুলোকে বরণ করে নিয়েছে, নিজেদের পরিবেশে রেখে তারা ছেলে মেয়েদের মাঝে স্বাধীন, সবাই নিজে নিজে স্বামী বেছে নেবে, সমস্যা কি? আগে স্বয়ংবর সভা হতো হিন্দুদের, এখন নিজেরাই মেয়েরা নিজেরা স্বামী বেছে নিচ্ছে, কলেজ থেকেই, স্কুল কলেজ থেকেই বেছে নিচ্ছে, আর খুব প্রেম চলছে মানে আপনার মোবাইলের যুগে, যাই হোক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই তোমরা হচ্ছ দায়িত্বশীল, আর কাল কেয়ামতের দিনে দায়িত্বশীলতা সম্পর্কে প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে, ছাড়া হবে না, জিজ্ঞাসা করা হবে তুমি কিভাবে তোমার দায়িত্ব পালন করেছ। ইমাম রাইন, রাষ্ট্রের দেশের রাষ্ট্র নেতা হচ্ছে দায়িত্বশীল, তাকে দেশের জনগণের ব্যাপারে প্রশ্ন করা হবে, মাসউলুনান রাইয়াতে। ওয়া রাজুল রাইন ফি আহলিহি, আর পুরুষ হচ্ছে তার পরিবারের দায়িত্বশীল, সেও তার দায়িত্বশীলতা পরিবার সম্পর্কে তার ছেলে মেয়ে সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আর মহিলা হল তার স্বামীর বাড়িতে দায়িত্বশীলা, তার স্বামীর বাড়ির ভিতরে কি হচ্ছে, এমন কি বহু মহিলা আছে যে মেয়ের পাপ ও কাপ লুকিয়ে রাখে, তার মানে তার স্বামীকে জানতে দেয় না, স্বামী হয়তো বাইরে চাকরি করে কিংবা স্বামী হয়তো সপ্তাহে একদিন আসে, এরই ভিতরে যা কিছু হয় স্বামীকে লুকিয়ে লুকিয়ে জানছে যে হ্যাঁ মেলা হচ্ছে অমুক জায়গায় সার্কাস দেখতে যাবে, তো গোপনে গোপনে মেয়েকে পাঠিয়ে দিচ্ছে আর বাবাকে জানাচ্ছে না, কোথাও বেড়াতে যাবে মার্কেটে যাবে, বাবা জানছে আমার মেয়ে খুব ভালো আছে, কিন্তু ভেতরে ভেতরে ভেতরে ভেতরে ওই যে বেল থাকে না, বেলে কিছু বেল আছে, ওপরটা খুব ভালো, আর ভেতরে কি থাকে, পোকা লেগে যায়, কয়েত বেল বলে, ওপরে দেখবেন সব পোকা ঢোকার জায়গাই নেই, আমাদের দু একটা আপেলও পাওয়া যায়, ওপরে পোকা ঢোকার কোন জায়গা নেই, অথচ দেখবেন এই যে শাহ আলম ভাই আমাকে বড়ই দিয়েছে, দু একটা বড়ই, কি বড় বড় বড়ই আপেলের মতো, কি ভালো, যেমনি কামড় দিচ্ছি তো ভিতরে পোকা, আরে কি ব্যাপার, উপরটা তো সবই ভালো, কিভাবে পোকা ঢুকলো আল্লাহ জানে। এইরকম কিছু পরিবেশ আছে যেগুলো বাইরে থেকে খুব ভালো লাগে, বাইরে যখন যায় বোরকা পরে যায় ভিতরে আসে, কিন্তু ভিতরে ভিতরে কি থাকে, তাদের খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই এবং আরো বন্ধু বান্ধব এসে দেখবেন ভিতরে কোন পর্দা নেই, যা আছে লোক দেখানোর জন্য, বাইরে লোককে দেখানোর জন্য, এই জন্য ভিতরে হচ্ছে খোখলা বলে, হিন্দিতে কি বলে খোখলা, মানে অন্তঃসার শূন্য, ভিতরে পোকা লাগা, ওই বাইরেটাই লেফাফা দুরুস্ত, বুঝতে পারছেন তো। কিন্তু মহিলা হলো দায়িত্বশীল, সে সমস্ত কথা স্বামীকে খুলে বলবে, দেখো এই এর চরিত্র খারাপ হচ্ছে, এ হচ্ছে, এ হচ্ছে। মেয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে বাপের খবরও নেই, মা কিন্তু মায়ের মেয়ের মনের কথা কে জানে, মা জানে, যেহেতু মেয়ের ব্যাপারে মায়ের মন হচ্ছে অন্তর্যামী, সে আন্দাজ করতে পারে, কিন্তু সে যথাসময়ে বাপকে বলে না, গোপন রেখে রেখে গোপন রেখে রেখে নিজে দায়িত্বশীলতা পালন করে না, ফলে একসময় কি হয়, সেটা এমন এক দুর্ঘটনায় পরিবর্তিত হয় যে আর সামাল দিতে পারে না, ইনশাআল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করা হবে, ছাড়া হবে না। তারপর আল খাদিম উরা ইন ফি মালি সাইয়িদিহি, বাড়ির যে খাদেম যে চাকর সেও দায়িত্বশীল, তাকে যে কাজের ভার দেওয়া হয়েছে সেই ব্যাপারে দায়িত্বশীল, তাকেও কিয়ামতে জিজ্ঞাসা করা হবে, ছাড়া হবে না। ওয়ার রাজুলু উরা ইন ফি মালি আবিহি, আপনার আব্বার মালের ব্যাপারে আপনিও দায়িত্বশীল, আপনাকেও ছাড়া হবে না, জিজ্ঞেস করা হবে। ফাকুল্লুকুম রাইন, প্রত্যেকটা প্রত্যেক মানুষই হচ্ছে দায়িত্বশীল। ওয়াকুল্লুকুম মাসউলুন রাইয়াতি, আর প্রত্যেককে তার দায়িত্বশীলতা সম্পর্কে কাল কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। শেষকালে দায়িত্বশীলতার একটা আয়াত বলে শেষ করছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদাররা তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, যার নিয়ন্ত্রণ ভার অর্পিত আছে কঠোর হৃদয় নির্মম স্বভাব ফেরেশতাদের উপর, কোন রহম করবে না, যতই চিল্লাও যতই কষ্ট পাও কোন রকমের রহম করবে না। লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম, যারা আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তা লঙ্ঘন করেন না। ওয়া ইয়াফালুনা মা ইউমারুন, আর যা করতে তারা আদিষ্ট তাই করেন, কোন রকমে এদিক সেদিক করবেন না। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে পরিবারের ব্যাপারে আপনার দায়িত্ব আছে, সে দায়িত্ব আপনি পালন করুন, আপনার পরিবারকে আপনি রক্ষা করুন। আর খবরদার, অবৈধ কাজে কাউকে অনুমতি দেবেন না। অবৈধ কাজে অনুমতি দিলে আপনাকে তার ভার গ্রহণ করতে হবে, কেয়ামতের দিনে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين।